الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. গত দর্শে আমরা হজের ফজিলত সম্পর্কে কয়েকটি হাদিস আপনাদের সামনে পেশ করেছিলাম, আজকেও হজের ফজিলত সম্পর্কিত হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত রিওয়ায়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আল উমরাতু ইলা আল উমরাহ কাফারাতুন লিমা বাইনহুমা ওয়াল হজ্জ আল মাবরূর লাইসা লাহু জাযাউন ইল্লা আল জান্নাহ। উমরা থেকে আরেক উমরা, অর্থাৎ দুই উমরা আদায় করলে মধ্যবর্তী গুনাগুলি আল্লাহ পাক, সগীরা গুনাগুলি আল্লাহ পাক এর মাধ্যমে মাফ করে দিবেন। সগীরা গুনাহ, এই আমরা দেখবেন, আমরা এখানে যারা বিদেশে আছি সৌদিতে, কত লোক শয়তান দুষ্ট, কিন্তু কিছু কিছুদিন পরপরই মক্কায় যায়, তাই কি না? আমরা কি বাধাতে পারবো? নামাজ পড়লে রোগ লাগলে নাই, কিন্তু তার ভিতরে একটা আকর্ষণ আছে আল্লাহর ঘর কাবার প্রতি। সুবহানাল্লাহ, নামাজ তো আসল, আমি বলছি নামাজ পড়বে না, আমি বলছি কাবার প্রতি যে আকর্ষণ, সুবহানাল্লাহ, নামাজ পড়লে পড়বে না, এটা হলো তার ত্রুটি। হয়তো নামাজ পড়ে একক পড়ে দুই অক পড়ে না, দুই অক পড়ে তিন অক পড়ে, এরকম করে অনেকেই আছে নামাজ পড়ে কিন্তু দুর্বলতা, যায় উমরা করে আবার আসে, আবার বস তোমায় আবার নামাজ ছাড়বো না, সা আবার শয়তানি। আচ্ছা, আপনারা কেউ রাগ করবেন না তো? নামাজ যদি কেউ না পড়ে তো এটা শয়তানি কাজ কিনা? সেখানে রাগ করার কি আছে? এর চেয়ে বড় দুষ্ট আর কি যে নামাজ ছাড়ে। আপনি আপনার বাচ্চাকে বলেন দুষ্টান করে, তো যে নামাজ পড়ানো তাকে দুষ্টান বললে কি অসুবিধা আছে নাকি? আমাদের মধ্যে থেকে কেউ যেন এরকম দুষ্ট না থাকে যে নামাজ পড়ে না। আমার কথা বুঝতে পারছেন? বুঝলেন? আমাদের মধ্য থেকে কেউ যেন এরকম দুষ্ট না থাকে যে নামাজ পড়ে না, কি বলেন? ইনশাআল্লাহ আমরা পাঁচ ওয়াক্ত সালাত পড়ব, আল্লাহ তৌফিক দিন। এরপরে বলেছেন, ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লা আল জান্নাহ। মাবরুর হজ্জ, এমন হজ যেটা নিয়মতান্ত্রিক পালন করা হয়েছে। এই মাবরুর হজ বলতে সামনে একটা হাদিস আছে, তার ব্যাখ্যা স্বরূপ ওইটা পরে বলবো। তো যদি নিয়মতান্ত্রিক হজ আদায় করা হয়, এই হজ হবে মকবুল আল্লাহর কাছে। বলেন, যদি আপনার হজ কবুল হয় তাহলে হজ করার পরের আপনার অবস্থা, আপনার আমল হজের পূর্বের আমল থেকে অনেক ভালো হবে। মকবুল হজের আলামত, যদি আপনার হজ কবুল হয় আল্লাহর দরবারে, তাহলে হজ করার পরের আমল আগের আমল থেকে কি হবে? আগের থেকে অনেক ভালো হবে। আগে যেমন সালাতে ত্রুটি ছিল, এখন আর সালাতে ত্রুটি থাকবে না। আগে যেমন হারাম কামাই করত, এখন আর হারাম কামাই করবে না। আগে যেমন আল্লাহর কোন রকম নাফরমানি করত, এখন আর নাফরমানি করবে না। এরকম যদি হয় তাহলে বোঝা গেল তার হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে। আমরা সবাই চেষ্টা করবো আমাদের হজ যেন আল্লাহর দরবারে কবুল হয়। বুঝতে পারলেন? এই হজ যেহেতু আমরা চাই হজ যেন কবুল হয়, তাহলে হজ করার আগেই আমরা হজ করে নেওয়া উচিত, মানে নিজের আমলের ইসলাহ করে নেওয়া উচিত, হারাম কাজ যদি পরিত্যাগ করা উচিত, সালাতে ত্রুটি ছেড়ে দেওয়া উচিত। এরকম নয় যে কোন রকম হজটা চলে যায় তারপর আবার চলে আসবো, আবার না, একদম মৌত পর্যন্ত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করব, মৌত পর্যন্ত আমরা আল্লাহর বিধান মেনে চলব, মৌত পর্যন্ত হারাম কাজ থেকে দূরে থাকব, মৌত পর্যন্ত কারো উপর জুলুম করব না, মৌত পর্যন্ত কারো মাল আত্মসাৎ করব না, মৌত পর্যন্ত আমানতের খেয়ানত করব না, মৌত পর্যন্ত মিথ্যা করব না, মৌত পর্যন্ত গীবত করব না, মৌত পর্যন্ত চুগলি করব না। আচ্ছা, এটা হলো টার্গেট থাকবে, একদম মানুষ দৃঢ় সংকল্পবদ্ধ হবে, তুমি যদি দৃঢ় সংকল্পবদ্ধ হও তাহলে তুমি আল্লাহর জাতির উপর তওয়াক্কুল করো। আল্লাহ বলেছেন আল্লাহর জাতির উপর তওয়াক্কুল করো, মানে যদি এরকম দৃঢ় প্রত্যয় থাকে আল্লাহ তৌফিক দিবে, আর যদি দৃঢ় প্রত্যয় না থাকে কোন রকম তাহলে হবে না। বলেন আমরা আমরুল আস ও গিয়ানুর কাছে আসলাম এমন সময় যখন তার মৃত্যু তার কাছে উপস্থিত, তার মরণের সময় আসলাম, তখন তিনি আমাদেরকে দেখে অনেক কাঁদলেন, লম্বা দীর্ঘ কুণ্ডে কাঁদলেন আর বললেন فَلَمَّا جَعَلَ اللَّهُ الْإِسْلَامَ فِي قَلْبِي أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ যখন ইসলাম আমার মনে আল্লাহ পাক ঢেলে দিলেন তখন আমি আসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে বললাম ইয়া রাসূলুল্লাহ উবসুত ইয়ামিনাকা লিউবায়িআকা, হে আল্লাহর রাসূল আপনার ডান হাত প্রসারিত করুন, আপনার হাত ধরে আমি বায়াত নেব, বায়াত করব, অঙ্গীকার চুক্তি করব, ওয়াদা করব, ওয়াদা কিসের চুক্তি করবেন বলছেন? যখন তিনি বললেন ইয়া রাসূল আপনি আপনার হাত হাত বাড়ান আপনার হাত ধরে আমি বায়াত করব, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার হাত বাড়ালেন, তখন তিনি তার হাত আবার ওই আমর ইবনে আস হাত আবার সংকুচিত করলেন, আবার হাত নিয়ে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাকে বললেন মা লাগে ইয়া আমর, হে আমর কি হয়েছে? তিনি বললেন আরাদতু আন আশতারিত, আমি চাই শর্ত করতে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন তাশতারিতু মাযা, তুমি কি শর্ত করবে? তিনি বললেন আন ইউগফার লি, আমি চাই আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। কথা বুঝতে পারছেন? এগুলো শর্ত, ইসলাম কবুল করব এই শর্তে যেন আল্লাহ আমাকে মাফ করে দেয়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আমর, তুমি কি জানো না ইসলাম মানুষের পিছনের সমস্ত গুলো ক্ষমা করে দেয়, এর পূর্বেকার যা কিছু আছে সব ভেঙে চুরমার করে দেয়, মানে খাতা কচুরি, ইসলাম কবুল করলে সব গুলা মাফ। কেউ যদি মনে করেন 80 বছরের একটা বুড়ো, মাঝে মধ্যে যেরকম দেখতে পান আপনারা ফেসবুকে আর এমনি তো আমরা দেখি, বাস্তবেও দেখি কত বুড়ো ইসলাম কবুল করে, আল্লাহ একদম লাস্টে 70 বছর বয়স, 3 জনা তোমারই জনা, হ্যাঁ কত অতি শ্রী 90 বছর, আল্লাহ তাকে বুঝ দিয়েছে এখনো মৌত আসেনি, মৌতেসার পূর্বে ইসলাম কবুল করেছে, বলেছে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কি বলেন? যখন 70 বছরের বুড়ো হিন্দু অথবা মুশরিক ইহুদি নাসারা কমিউনিস্ট নাস্তিক যদি ইসলাম কবুল করে বলে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূল, মন থেকে যদি আন্তরিক বিশ্বাস সহকারে এটা যদি পাঠ করে আল্লাহ পাক তার সমস্ত গুনাহ শিরিক মাফ করবেন, কুফরি মাফ করবেন, সগীরা কবীরা যত কিছু করেছে সব মাফ করে দেবেন, এটা হলো ইসলাম, এর মধ্যে কোনো সন্দেহ নেই। সারা জিন্দেগি ও আপনার দুশ্মন ছিল, কাফির ছিল, আল্লাহর দুশ্মন ছিল, আমাদেরও দুশ্মন, ফেরেশতাদের দুশ্মন, নবীদের দুশ্মন আলাইহিমুসসালাম, সাহ ইসলাম কবুল করে নিয়েছে, এবারে সে আমাদের বন্ধু হয়ে গেছে, আমাদের ভাই হয়ে গেছে, সুবহানাল্লাহ। আচ্ছা তোমার ভাই আপন ভাই, তোমার মাও মুসলিম বাপও মুসলিম, আপন ভাই 40 বছর বয়স নাস্তিক হয়ে গেছে, এরকম হতে পারে কিনা বাংলাদেশে আছে কিনা? আচ্ছা যখন সে নাস্তিক হয়ে যাবে তখন সে আপনার ভাই থাকবে আপনার ওই রক্তীয় রক্ত সম্পর্কের ভাই থাকবে, কিন্তু দিনী সম্পর্কের ভাই থাকবে না। সে যদি মারা যায় তার জন্য আপনি দোয়াও করতে পারবেন না, জানাজার সালাত পড়াও যায় না, যেহেতু সে আল্লাহর দুশমন। আমরা সবাই বিশ্বাস করি আল্লাহ এক, আল্লাহর উপর বিশ্বাস করেন না? সমস্ত সৃষ্টি সৃষ্টি করেছেন কে? আল্লাহ। একজন অবশ্যই সৃষ্টি করতাম ওই আল্লাহ যাদের উপর আমরা বিশ্বাস করি। তাই নাস্তিকবাদের সাথে আমাদের কোন সম্পর্ক হতে পারে না। আচ্ছা আসেন ইসলাম আরেকটি কথা বলে, ও আনাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা। আল্লাহর পথে যদি কেউ হিজরত করে তাহলে হিজরতের বদলে আল্লাহ পাক তার পূর্বেকার সমস্ত গুনাহ মাফ করে দেন। এরপরেটা হলো আপনাদের ব্যাপার, মাশাআল্লাহ। ও আনাল হজ্জ ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। হজ্জ করলে পূর্বেকার সমস্ত গুনাহ মানুষ কি বলবে বাংলাদেশ কিনে বলবে, এত বছর থাকলো হজটা পর্যন্ত করলো না? কি বলেন, যদি এই নিয়ে যদি কেউ হজ করে হজ কবুল হবে? তাহলে খালিস দিব জিল্লা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আল্লাহর বিধান পালন করে, বুঝতে পারছি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যদি আপনি হজ করেন তাহলে আল্লাহর দরবারে আপনার হজ কবুল হবে। আর যদি বিন্দুমাত্র রায় বরাবর কোন পরিমাণ লোক দেখানো ভাব থাকে, লোক শোনানো ভাব থাকে, হজ কবুল হবে না। তাই আমাদের সকলকেই সেদিকে সবসময় মনের দিকে খেয়াল রাখতে হবে, যেন মনটা একদম সোজা থাকে, মুসরাতে মুস্তাকিমের উপর থাকে, মন যেন পরিষ্কার থাকে, মনে যেন রিয়াবাদ না থাকে। একমাত্র আল্লাহ আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যেন আমরা হজ করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। এই কিছু আলোচনা করলাম সংক্ষিপ্ত, এতটুকু যথেষ্ট ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ মজলুম মুসলমানদের উপর তুমি রহম করো, মজলুমদেরকে উদ্ধার করো, হারামাইন শরীফের হেফাজত করো, আমাদের দেশ তথা সারা বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলির হেফাজত করো, সারা দুনিয়ার মুসলমানদের হেফাজত করো। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও, আখেরাতে কল্যাণ দাও, জাহান্নাম থেকে নেজাত দাও, কবর আযাব থেকে নেজাত দাও। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে নেজাত দাও, কবর আযাব থেকে নেজাত দাও। আল্লাহ তুমি আমাদেরকে যতদিন জিন্দা রাখবে ততদিন যেন আমরা তোমার দিনের উপর প্রতিষ্ঠিত থাকি, সেই তৌফিক দিও। আর তুমি আমাদের সকলকে সুস্থ রাখো, সচল রাখো, সচ্ছল রাখো ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তুমি আমাদেরকে নেক বানাও, আমাদের সন্তানদেরকে নেক বানাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদিনা ওয়ারহামহুম কামা রাব্বানা সাগারা। واغفر لجميع المسلمين الأحياء منهم والميتين برحمتك يا أرحم الراحمين. وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم. بارك الله فيكم.